তোমার দয়ার নাই রে সীমানাই, গাছ গাছালি পাখ পাখালি দিকে তাকাই, তোমার দয়ার নাই রে সীমানাই, গাছ গাছালি পাখ পাখালি যেদিকে তাকা। আকাশ জমিন করে সৃজন কত মমতা দিয়ে, শুক্রিয়া তাই তোমার তারে অসুর শুধু ধরে। আকাশ জমিন করে সৃজন কত মমতা দিয়ে, শুক্রিয়া তাই তোমার তারে অসুর শুধু ধরে। ঝর্ণা ধারা যায় ছুটে যায়, ঝর্ণা ধারা যায় ছুটে যায়, তোমার শরণে আল্লাহ গাহে যে সবা, তোমার দয়ার নাই রে সীমানাই, গাছ গাছালি পাখ পাখালি যেদিকে তাকা। তোমার দয়ার নাই রে সীমানাই, গাছ গাছালি পাখ পাখালি যেদিকে তাকা। পথ হারারে দেখালে যে পথ তুমি তো দয়া করে, অন্ধ পেল আলোর দিশা খুশির দিলি তাই প্রাণে। পথ হারারে দেখালে যে পথ তুমি তো দয়া করে, অন্ধ পেল আলোর দিশা খুশির দিলি তাই প্রাণে। তোমার দয়া ছাড়া কিছু, তোমার দয়া ছাড়া কিছু চাই না জীবনে আল্লাহ আর না কিছু চাই। তোমার দয়ার নাই রে সীমানাই, গাছ গাছালি পাখ পাখালি যেদিকে তাকা। তোমার দয়ার নাই রে সীমানাই, গাছ গাছালি পাখ পাখালি যেদিকে তাকা। তোমার দয়ার নাই রে সীমানাই, গাছ গাছালি পাখ পাখালি যেদিকে তাকা।